গ্যার্জা থারি মেন্দ ফলে গিনন করি সুপিনকো গ্যার্জা থারি মেন্দ ফলে গিনন করি সুপিনকো চুহিল তোরে থিবা জিম্মা এলা বামরি খাজি মানকো চুহিল তোরে থিবা জিম্মা এলা বামরি খাজি মানকো হিউল বালা কাইতা ডানকো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো গ্যার্জা থারি মেন্দ ফলে গিনন করি সুপিনগো সতন শ্যামরি ডানকো এ লাগুম মাসে সতন জবাগলারি নেকো এ লাগুম মাসে সতন জবাগলারি নেকো ইউল বালা কাইতা ডানকো জবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো চুহুলে সে তোর থিগো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো গ্যার্জা থারি মেন্দ ফলে গিনন করি সুপিনগো গ্যার্জা থারি মেন্দ ফলে গিনন করি সুপিনগো চুহুল তোর থিবা জিম্মা এলা বামরি খাজি মানকো চুহুল তোর থিবা জিম্মা এলা বামরি খাজি মানকো হিউল বালা কাইতা ডানকো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো যাবা ডানবা মুলাঙালা চুহুলে সে তোর থিগো।